السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، وعلى آله وصحبه ومن والاه. الحمد لله. চাঁদপুর জেলার হাইমচর উপজেলার আলগীবাজার নামক স্থানে অবস্থিত পবিত্র কোরআন ও সহি সুন্নার আলোকে দাঈ ইলাল্লাহ তৈরি করার প্রত্যয় নিয়ে যেই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছে, মিসবাহুল উলুম মাদ্রাসা, এই মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বিশেষ সুদী সমাবেশের সম্মানিত সভাপতি, অত্র এলাকার আমার সম্মানিত মুরব্বিয়ান এজাম, এই এলাকার সম্মানিত ওলামাই কেরাম, অত্র মাদ্রাসার সম্মানিত আসাতাজাই কেরাম এবং আমার অত্যন্ত স্নেহের এবং আমাদের পরবর্তী প্রজন্মের তাওহিদ সুন্নার পতাকাধারী সৈনিকেরা, অত্র মাদ্রাসার ছাত্রবৃন্দ, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুক্রিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এরকম একটি মাদ্রাসার অনুষ্ঠানে উপস্থিত হওয়ার এবং এই মাদ্রাসার সম্মানিত ছাত্র ও শিক্ষক মণ্ডলীর সাথে একত্রিত হওয়ার এবং এই এলাকার সৌভাগ্যবান ভাইদের সাথে মিলিত হওয়ার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। এই জন্য রাব্বুল আলমিনের শোকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, ইসলাম একটি ইলমের নাম, ইসলামের আরেক নাম এলম। অর্থাৎ ইসলাম এমন একটি দিন, পৃথিবীতে একমাত্র দিন। ইসলাম সর্বশ্রেষ্ঠ দিনও না, সর্বনিম্ন দিনও না, ইসলাম পৃথিবীতে একমাত্র দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে একমাত্র মনোনীত দীনে হক। আর পৃথিবীতে যতগুলো দিন আছে সবগুলো দিন দিনে বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে হক ইসলামকে এমনভাবে পৃথিবীতে মানুষের নিকট দিয়েছেন যে এটা এলমেরই আরেক নাম দিনে হক ইসলাম। এলেমবিহীন ইমান আনা যায় না। কোনো ব্যক্তি ইমান আনতে হলে প্রথম তার যে জিনিসটি লাগে সেটি হলো এলম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদের ১৯ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে নাও, এলম শিখো, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সত্যিকারের হক কোনো মাবুদ নাই, এটা এলেম শিখো, জানো, বুঝো। তাহলে বোঝা যায় লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হলেও এলেম লাগে। এলেমবিহীন কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বললে সেটা ইমান হয় না, সেটা তাওহিদ হয় না। এই জন্য আবু জাহাল অনেক জ্ঞানী হওয়ার পরেও সে লা ইলাহা ইল্লাল্লাহ বলার সৌভাগ্য অর্জন করতে পারে নাই, কারণ তাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই এলমের মাধ্যমে রবকে চেনা যায়, যেই এলমের মাধ্যমে একমাত্র দিনকে চেনা যায়, যেই এলমের মাধ্যমে একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনা যায়, সেই এলমের সৌভাগ্যের অধিকারী হতে সে পারে নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি তাকে নাম দিয়েছেন আবু জাহাল, তার ভিতরে ন্যূনতম কোনো এলম নাই। এলমের সংজ্ঞা এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন যে যেই এলেম দ্বারা তার রবকে চিনা যায় না, যেই জ্ঞান দ্বারা তার দিনকে চিনতে পারে না, যেই এলম দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের এত্তেবা শিখে না, সেই এলেমকে জ্ঞান বলে না, সেই জ্ঞানকে এলেম বলে না, সেটা জাহালত, সেটা জাহাল। এজন্য আবু জাহাল অনেক জ্ঞানী হওয়ার পরেও সে আবু জাহাল। আমার সম্মানিত ভাই ও বোনেরা, এজন্য ইসলাম এলমের নাম। এলম ছাড়া ইমান আনা যায় না, এলম ছাড়া ইসলামের কোনো বিধিবিধান পালন করা যায় না। ওযু করতে হইলে এলম লাগে, এলমবিহীন ওযু করা যায় না, এলমবিহীন গোসল করা যায় না, এলমবিহীন তায়াম্মুম করা যায় না, এলমবিহীন সলাত কায়েম করা যায় না, এলমবিহীন জাকাত আদায় করা যায় না, এলমবিহীন হজ করা যায় না, এলমবিহীন সিয়াম পালন করা যায় না। ইসলামের কোনো ইবাদত, কোনো আমল, কোনো মুআমালাত এলমবিহীন করা যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুসলিমের উপরে এলমকে ফরজে আইন করেছেন। এই জন্য ইসলাম টিকেও থাকে এলমের মাধ্যমে। যখন মুসলিমদের এলমের কমতি হয় তখন সেই সমাজে আগাছা বেড়ে যায়। যেমন ফসলের মধ্যে ঠিক মতো পানি না দিলে, ঠিক মতো সার ওষুধ কীটনাশক না দিলে, ঠিক মতো পরিষ্কার না করলে ধানের মধ্যে ফসলের মধ্যে আগাছা জন্মে। ঠিক একইভাবে সমাজে ইলমের, সঠিক ইলমের পরিচর্যা যদি না থাকে সেই সমাজে শিরকের জন্ম হয়, সেই সমাজে নেফাকের জন্ম হয়, সেই সমাজে বেদাতের জন্ম হয়। এই জন্য সবসময় মুসলিমদেরকে এলমের পিছনে পরিচর্যা করতে হয়, এলমের পিছনে পানি ডালতে হয়, এলমের পিছনে অর্থ ব্যয় করতে হয়। না হয় আলেম হওয়া যায় না, সমাজ থেকে জাহালত অন্ধকার দূরীভূত হয় না। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ পাক আমাদেরকে যে দেশে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন, এই বাংলাদেশে অসংখ্য মাদ্রাসা, অসংখ্য মসজিদ আছে আলহামদুলিল্লাহ। তাদের অনেক অবদান, তাদের অবদানেই এই বাংলার জমিনে এখনও আল্লাহর দিন, ইসলাম, কোরআন, সুন্নাহ এখনও টিকে আছে। এজন্য আল্লাহ পাক প্রত্যেককে যা যায় খায়ের দান করুক। আমরা সকল ওলামায়ে কেরামদের জন্য দোয়া করি, আমিন। তবে মাঝে মাঝে কিছুদিন চলার পরে পৃথিবীতে শিরকের এবং বেদাতের উত্থান ঘটে, শিরিক এবং বেদাত জন্ম হয়। অনেক সময় ওলামায়ে কেরামের, যথেষ্ট ওলামায়ে কেরাম থাকার পরেও সমাজে শিরক এবং বেদাতের জন্ম হইতে পারে, বিভিন্ন কারণে এটি জন্ম হয়। ঠিক আমাদের এই বাংলাদেশেও অসংখ্য শিরক এবং অসংখ্য বেদাত জন্ম নিয়েছে। এই শিরক এবং বেদাত, এর সাথে আমরা ইচ্ছায় অনিচ্ছায় বিভিন্নভাবে আপোষ করে ফেলেছি, মেনে নিয়েছি, এবং শিরিক এবং বেদাতকে আমরা আমাদের রুজি রোজগারের, আমাদের আয়ের উপার্জনের মাধ্যম বানিয়ে নিয়েছি। সমাজে আমরা শিরিকের সাথে বেদাতের সাথে একটা আপোষে চলে আসছি যে ঠিক আছে, আপনারা শিরিক করেন, বেদাত করেন, আপনারা এইভাবে করেন, আমরা মোটামুটি আমাদের অবস্থানে থাকি, আপনারা আপনাদের অবস্থানে থাকেন, এইভাবে একটা আপোষের মধ্যে চলে এসেছি। এজন্য আমরা কেউ এখন শিরককে ঘৃণা করি না, বেদাতকে ঘৃণা করি না, এগুলোর প্রতি ঘৃণাও আসে না, এবং শিরককারী বেদাতকারীকে আমরা খুব মহব্বত করি। এবং মসজিদে যিনি শিরক করেন, বেদাত করেন, হারাম উপার্জন করেন, তিনি আমাদের মসজিদগুলো পরিচালনা করেন, মাদ্রাসা পরিচালনা করেন, তারপরে তাদের জন্য আমরা দোয়া করতে করতে তাদেরকে জান্নাতে পৌঁছায় দিই, এইভাবে আমরা সমাজে অবস্থান করছি আলহামদুলিল্লাহ। এই একবিংশ শতাব্দীতে এসে ওলামায়ে মদিনার আন্দোলন, ওলামায়ে মদিনার দাওয়াত সারা দুনিয়াব্যাপী পৃথিবীর প্রত্যেকটা মহাদেশে তাওহীদ এবং সুন্নতের দাওয়াত, শিরক মুক্ত তাওহীদি ঈমান এবং বেদাত মুক্ত সুন্নতি আমলের দাওয়াত, এই দাওয়াতটা ওলামায়ে মদিনার দাওয়াত। এই দাওয়াত বর্তমানে সারা পৃথিবীব্যাপী প্রত্যেকটা মহাদেশে, প্রত্যেকটা দেশে চলতেছে আলহামদুলিল্লাহ। এই মদিনা মুনাওয়ারার সাথে আমাদের যোগাযোগ সহজ হয়ে যাওয়ার পরে, ঈমানের রাজধানীর সাথে, সুন্নতের রাজধানীর সাথে, তাওহীদের রাজধানীর সাথে আমাদের যোগাযোগটা আল্লাহ পাক সহজ করে দেওয়ার কারণে আজকে আমরা এই শিরক মুক্ত তাওহীদি ঈমান এবং বিদআত মুক্ত সুন্নতি আমল, এই দাওয়াতের সাথে বাংলাদেশও সম্পৃক্ত হয়েছে আলহামদুলিল্লাহ। এটা বাংলাদেশের জন্য বিশাল সৌভাগ্যের ব্যাপার, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা, সহিহ আল বুখারীর হাদিস। সহিহ আল বুখারীতে একটি অধ্যায় আছে ফাজাইলুল মাদিনার উপরে, মদিনার ফজিলতের উপরে। কিয়ামতের আগে পৃথিবীর সর্বত্র দাজ্জাল প্রবেশ করবে, কিন্তু মক্কা মুকাররমা এবং মদিনা মুনাওয়ারায় দাজ্জাল প্রবেশ করবে না। এবং মদিনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুল ঈমান বলেছেন, ঈমান কিয়ামতের আগে মদিনাতেই আশ্রয় নিবে। তাহলে পৃথিবীর কোথাও বিশুদ্ধ ঈমান না থাকলেও মদিনা মুনাওয়ারাতে বিশুদ্ধ ঈমান পাওয়া যাবে। বিশুদ্ধ ঈমান যেখানে থাকবে, বিশুদ্ধ এলেম থাকবে, বিশুদ্ধ আমলও থাকবে। সুতরাং মদিনা মুনাওয়ারা দাজ্জাল মুক্ত, ফেতনা মুক্ত, ভেজাল মুক্ত, নির্ভেজাল ঈমান আমল এলেমের কেন্দ্র, আলহামদুলিল্লাহ। সেখান থেকে এই দাওয়াত একবিংশ শতাব্দীতে সারা দুনিয়াব্যাপী শুরু হয়েছে যে আমরা শিরক মুক্ত তাওহীদি ঈমান গড়ব এবং বিদআত মুক্ত সুন্নতি আমল গড়ব। এটাই হলো মূল দাওয়াত। এই দাওয়াতটা সারা দুনিয়ার মধ্য থেকে আল্লাহ পাক আমাদের এই বাংলাদেশের জন্য কবুল করছেন, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের আপামর সাধারণ জনতা, কোনো ভাই বোন শিরকের পক্ষে নাই, বেদাতের পক্ষে নাই। সবাই শিরককে অপছন্দ করে, বেদাতকে অপছন্দ করে, সবাই তাওহীদ চায়, সুন্নাহ চায়, কিন্তু না বুঝার কারণে অনেকে শিরক করেও সেটাকে ইবাদত মনে করেন, কিন্তু তিনি জেনে বুঝে করেন না। তিনি যদি জানতেন এটা শিরক, তো এই দেশের একজন মুসলিম ভাই বোনকে আমরা টাকা পয়সা দিয়েও করাইতে পারতাম না। যদি তিনি জানতেন এটা শিরক, যদি তিনি জানতেন এটা বেদাত, তাহলে তাদেরকে আমরা টাকা পয়সা দিয়েও বেদাত করাইতে পারতাম না। কিন্তু আসলে তাদের জ্ঞানের অভাব, এলমের অভাব, সঠিক এলমের অভাব, যথার্থ জ্ঞানের অভাব, এজন্য তারা কোনটা শিরিক, কোনটা তাওহীদ, কোনটা বেদাত, কোনটা সুন্নত, এইটা নির্ণয় করতে পারে না। এই মুসলিমগুলোকে শিরিক মুক্ত তাওহীদি ঈমান বোঝানোর জন্য এবং বেদাত মুক্ত সুন্নতি আমল বোঝানোর জন্য যে ধরনের যোগ্যতা সম্পন্ন আলেম দরকার, এরকম আলেমও আমাদের অভাব আছে, যথেষ্ট অভাব আছে। এই লক্ষ্যে আজকে পুরা বাংলাদেশ ব্যাপী আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জেলায় এই কোরআন এবং সহি সুন্নার আলোকে মানুষকে শিরক মুক্ত তাওহীদি ঈমান এবং বেদাত মুক্ত সুন্নতি আমল বোঝানোর জন্য অনেকগুলো মাদ্রাসা আমাদের সম্মানিত ভাইয়েরা অনেক ত্যাগ তিতিক্ষা কষ্টের মাধ্যমে প্রতিষ্ঠা করতেছেন। তারই একটা হলো আমাদের এই চাঁদপুরের এই হাইমচর উপজেলার আলগী বাজারের মেসবাহুল উলুম মাদ্রাসা। আমরা প্রথমে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করে নিন। এই মাদ্রাসাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই যেই লক্ষ্য নিয়ে আমাদের প্রতিষ্ঠার উদ্দেশ্য, যে শিরক মুক্ত তাওহীদি ঈমান, বেদাত মুক্ত সুন্নতি আমল, এই বিষয়ের, এই দাওয়াতের এক একজন দায়ী ইল্লাল্লাহ যেন আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসা থেকে তৈরি করে দেন, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। তো এই লক্ষ্যে আমি কয়েকটি কথা বলতে চাই। প্রথম কথা হলো এই মেসবাহুল উলুম মাদ্রাসার উদ্দেশ্যটা আমি আপনাদের সামনে ক্লিয়ার করলাম। এই মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি একটু বলেন? এই মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি? শিরক মুক্ত তাওহীদি ঈমান, বেদাত মুক্ত সুন্নতি আমল। শিরক করলে অসুবিধা কি? শিরক করলে কোনো অসুবিধা আছে? কি অসুবিধাটা? শিরক করলে জান্নাত হারাম হয়ে যায়, জান্নাত পাওয়া যাবে না। সূরা আল মায়েদার 72 নম্বর আয়াত, আপনারা বাড়িতে গিয়ে কোরআনে কারিম খুলে দেখবেন, এটার জন্য কোনো মুফাসসিরও লাগবে না, মুহাদ্দিসও লাগবে না, স্পষ্ট আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। এটার জন্য কোনো মুফাসসির, মুহাদ্দিস, আলেম ওলামা লাগবে না, আপনি বাড়িতে গিয়ে সূরা আল মায়েদার 72 নম্বর আয়াতটা অনুবাদ সহ দেখে নেবেন। শিরক করলে সমস্ত আমল বরবাদ হয়ে যায়। সূরা জুমারের 65 নম্বর আয়াত, আল্লাহাক বলছেন যে যুগে যুগে আল্লাহাক সমস্ত নবীদেরকে ওহি নাজিল করে বলছেন যে লাইনা শ্রাক্তা লাইয়াহ বাতান্না আমালুক, শেরেক করলে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তাহলে আমাদের ইমান বাঁচাইতে হলে শেরেক মুক্ত হইতে হবে, শেরেক মুক্ত তাওহীদি ইমান লাগবে জান্নাত পেতে হইলে। আর আমলগুলো যদি সুন্নত অনুযায়ী না হয় তাহলে আল্লাহ পাক কোনো আমল কবুল করেন না। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, প্রত্যেকটা আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের এত্তেবা অনুযায়ী হতে হবে। বেদাত করলে বেদাতের পরিণতি কুল্লু বেদাতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, জাহান্নামে যেতে হবে। তাহলে এই জাতি, এই বাংলার মানুষ, বাংলার মুসলিম ভাই বোন, জান্নাত পেতে হলে শেরেক মুক্ত হইতে হবে, বেদাত মুক্ত হইতে হবে। এই শেরেক বেদাত মুক্ত তাওহীদ সুন্নাহ প্রতিষ্ঠার উদ্দেশ্যে মিসবাহুল উলুম মাদ্রাসা, এটা মাজহাব বিরোধী মাদ্রাসা না। মাজহাব মুক্ত বাংলাদেশ গড়ার জন্য এই মাদ্রাসার প্রতিষ্ঠা হয়নি, প্রতিষ্ঠার উদ্দেশ্য শেরেক মুক্ত এবং বেদাত মুক্ত। শেরেক এবং বেদাতের বিরুদ্ধে এই মাদ্রাসার কার্যক্রম, তাওহীদ এবং সুন্নতের পক্ষে এই মাদ্রাসা মাজহাব নির্মূল করার জন্য, মাজহাবের বিরোধিতা করার জন্য এই মাদ্রাসার প্রতিষ্ঠা হয় নাই। কিন্তু আমি এই দেশের ভাই বোনদেরকে অনুরোধ করব আপনাদের কাছে এই ভুল মেসেজটা হয়তো কোনো কোনো ভাই পৌঁছাইতে পারেন যে এরা মাজহাব মানে না, এরা মাজহাব বিরোধী, এরা আহলে হাদিস, এরা অমুক, এরা তমুক, বিভিন্ন নামে আপনাদের কাছে ভুল মেসেজ বিভ্রান্ত করার জন্য পৌঁছানো হইতে পারে। এই ব্যাপারে আমি আপনাদেরকে সতর্ক করব যে আমরা লা মাজহাবি না, আমরা লা শেরিকি লা বেদাতি, আমরা শেরেকের সাথে আপোষ নাই, বেদাতের সাথে আপোষ নাই, শেরেক বেদাতের আমরা বিরুদ্ধে। কোনো আলেম ওলামা, পীর মাশায়েখ, কোনো দল, কোনো ব্যক্তি আমরা আমাদের বিরুদ্ধে না, আমরা কারো বিরুদ্ধে না, আমরা বিরুদ্ধে শিরক এবং বেদাতের, এবং আমরা মাজহাবের বিরুদ্ধে না। এই জন্য যে আপনারা প্রথম এই সঠিক মেসেজটা নেন যে এই মিসবাহুল উলুম মাদ্রাসা শিরক এবং বেদাতের বিরুদ্ধে, তাওহীদ এবং সুন্নতের পক্ষে। হানাফি মাজহাবের নামে অসংখ্য বেদাত প্রতিষ্ঠিত, নাম দেওয়া হয় হানাফি মাজহাব, অথচ হানাফি মাজহাবের ধারে কাছে নাই এগুলো। হানাফি মাজহাব বেদাতি মাজহাব না, এটার মধ্যে কোনো বেদাত নাই, বেদাতের স্থান নাই, অথচ সমাজে এগুলো মাজহাবের নামে স্থান করে আছে। আমরা এসব আগাছা উচ্ছেদ করতে চাই, এই জন্য আমরা মাজহাব মাজহাবের বিরুদ্ধে না, আমরা বেদাতের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে। এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনদের প্রতি অনুরোধ করব যে এই মিসবাহুল উলুম মাদ্রাসাকে সহি নির্বেজাল তাওহীদ এবং সুন্নার দাওয়াতের প্রচার প্রসারের জন্য আমার আপনার যেই করণীয় সেই করণীয়র দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবার আসেন আমরা কি করতে পারি আমরা এই মাদ্রাসার জন্য, আমাদের করণীয় কি। দেশে বিদেশের যত ভাই বোন আছেন, বাংলাদেশের যত ভাই বোন বিভিন্ন দেশে বিদেশে আছেন, সবার প্রতি আমার অনুরোধ, এই মাদ্রাসার প্রতি আমাদের একটা দায়িত্ব কর্তব্য আছে। আমরা যারা তাওহীদকে পছন্দ করি, সুন্নতকে পছন্দ করি, শেরিক মুক্ত তাওহীদি ইমান চাই, বেদাত মুক্ত সুন্নতি আমল চাই, তাদেরকে এই মিসবাহুল উলুম মাদ্রাসার প্রতি কিছু দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। এক নম্বর দায়িত্ব কর্তব্য হল এই মাদ্রাসার জন্য শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের সময় চোখের পানি ফেলবেন না, এক নম্বর দায়িত্ব এটা। এক নম্বরে টাকা দেওয়া না, এক নম্বর হলো চোখের পানি দিতে হবে, কারণ এই মাদ্রাসার প্রতিষ্ঠা, এই মাদ্রাসার লক্ষ্য উদ্দেশ্য এটা একটা গাছ, কালিমাতিন তাইয়েবাতিন কা সাজারাতিন তাইয়েবা, এটা একটা গাছ। আর একটা গাছ সুন্দর হয়ে উঠতে হইলে এটার গোড়ায় পানি ঢালতে হয়। এই মিসবাহুল উলুম মাদ্রাসা সুন্দর হয়ে গড়ে উঠতে হইলেও এটার গোড়ায় পানি ঢালতে হবে, পানিটা হলো চোখের পানি। আল্লাহ সুবহান তাআলার কাছে কেঁদে কেঁদে চোখের পানি দিয়ে রাত্রিবেলায় শেষ রাত্রিতে এই মিসবাহুল উলুম মাদ্রাসার জন্য দোয়া করতে হবে, এটা হলো এক নম্বর কাজ। পানি না হইলে গাছ যেমন সুন্দর হয়ে গড়ে উঠে না, চোখের পানি না হইলেও এই মিসবাহুল উলুম মাদ্রাসা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত সেটা কায়েম হবে না। এই জন্য সবাইকে অনুরোধ করব এই মিসবাহুল উলুম মাদ্রাসার জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করবেন। দ্বিতীয় করণীয় হলো আমাদের এই মাদ্রাসার যত রকমের সহযোগিতা দরকার। এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হইতে হইলে এখানে আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে তারপরে আপনার এদেরকে দিতে হবে, ভর্তি করাইতে হবে। কারণ মাদ্রাসা করা হয়েছে, স্টুডেন্ট নাই, এটাও সহযোগিতা না। সহযোগিতা ছাত্র ভর্তি করাইতে হবে, আমাদের আত্মীয় স্বজন ছেলে মেয়ে যারা আছে এদেরকে ভর্তি করাইতে হবে। এরপরে এই মাদ্রাসাকে পরামর্শ দিতে হবে সুন্দরভাবে যাতে চলতে পারে। এই মাদ্রাসার আর্থিক যত রকমের সহযোগিতা দরকার সহযোগিতা করতে হবে। কারণ আমরা সবাই দুনিয়া থেকে চলে যাব, একসময় সম্পদ থাকবে না, কিছুই থাকবে না। কিন্তু যদি এরকম তাওহিদি মাদ্রাসার জন্য, সুন্নতের মাদ্রাসার জন্য যদি আমি দিয়ে যেতে পারি, তাহলে এটা কেয়ামত পর্যন্ত আমার জন্য সদাকায়ে জারিয়া হিসাবে থাকবে। আও ইলমিন ইউনতাফাউ বিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মৃত্যুর পরেও যে আমলটা জারি থাকে সেটা হলো এমন এলমের ব্যবস্থাপনা করা যেই এলম দ্বারা মানুষ উপকৃত হয়। এই মিসবাহুল উলুম মাদ্রাসায় এমন এলমের ব্যবস্থা করা হবে যেই এলম দ্বারা মানুষ তাওহিদ চিনতে পারবে, শেরেক চিনতে পারবে, সুন্নত চিনতে পারবে, বেদাত চিনতে পারবে ইনশাআল্লাহ। এই এলমের ব্যবস্থা হবে। তো সুতরাং এই এলমের জন্য যদি আমি আপনি কিছু সহযোগিতা করতে পারি, এটা আমার আপনার বিরাট সৌভাগ্যের ব্যাপার। অনেক ভাইয়ের অনেক টাকা পয়সা আছে, দেখা যায় সহযোগিতা করেন শেরেকের জন্য, শেরেক প্রতিষ্ঠা হওয়ার জন্য, শেরেকের বিস্তারের জন্য, বেদাতের বিস্তারের জন্য। তার সৌভাগ্য আল্লাহ দেন না যে তিনি তাওহীদের জন্য সুন্নতের জন্য কিছু খরচ করবেন, এই সৌভাগ্য সবার হয় না। এজন্য আমি সব ভাই বোনদেরকে অনুরোধ করব যে এই মাদ্রাসার প্রতি, মিসবাহুল উলুম মাদ্রাসার সাথে যদি আমরা সম্পৃক্ত হইতে পারি আর্থিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে, এটা আমাদের জন্য বিরাট নিয়ামত, বিরাট সৌভাগ্যের ব্যাপার যে একটা তাওহিদি প্রতিষ্ঠানের সাথে আমি কিছু সহযোগিতা করতে পারছি। কারণ বেদাতি প্রতিষ্ঠান, তারপরে শিরকের প্রতিষ্ঠান বা শেরেকের কার্যক্রম, বেদাতের কার্যক্রমের জন্য যদি আমি টাকা পয়সা খরচ করি, এটার মাধ্যমে যত গুনার বিস্তার হবে আমার আমলনামায় গুনা যেতে থাকবে। আর তাওহিদের জন্য, সুন্নতের জন্য যদি আমি কিছু সহযোগিতা করতে পারি, তাহলে কেয়ামত পর্যন্ত আমার আমলনামায় সওয়াব যেতে থাকবে, সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই ও বোনেরা, এ ব্যাপারে আমরা সার্বিক সহযোগিতা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে এই এলাকার যারা বাসিন্দা, এই হামচরের, চাঁদপুরের যে ভাইয়েরা বোনেরা আছেন, আপনাদের বিরাট আল্লাহর নিয়ামত, আল্লাহ পাক এই চাঁদপুরবাসীকে কবুল করছেন। এই জন্যই এই চাঁদপুরের এই হামচরে তাওহিদি প্রতিষ্ঠান। আল্লাহ যদি কবুল না করতেন তো অসংখ্য এলাকা আছে যেখানে কোনো তাওহিদি প্রতিষ্ঠান নাই, সুন্নতের প্রতিষ্ঠান নাই। এই এলাকার ভাই বোনদেরকে আল্লাহ পাক বিরাট নিয়ামত দান করেছেন যে এই এলাকায় এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য আপনারা জান প্রাণ দিয়ে সর্বপ্রকারের সহযোগিতা করবেন এই মিসবাহুল উলুম মাদ্রাসাকে। এটা আপনাদের জন্য বিরাট নিয়ামতের ব্যাপার। এটা এখন বুঝবেন না, গাছটা যখন ছোট থাকে তখন বোঝা যায় না, এই নিয়ামত বুঝতে পারবেন আরো পরে, যখন পরবর্তী প্রজন্ম আপনার আমার শেরেক মুক্ত হবে, তাওহিদ মুক্ত হবে এই মাদ্রাসার বদৌলতে, এই মাদ্রাসার ছাত্রদের, ওলামায়ে কেরামদের বদৌলতে, তখন আমাদের বুঝে আসবে যে এই তাওহিদ মিসবাহুল উলুম মাদ্রাসা আমাদের জন্য কত বড় আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ছিল। এই জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন। আর আমরা সকল এই এলাকার আলেমুল আমাদেরকেও বলবো যে সম্মানিত আইমাই মাসাজেদ, সম্মানিত ওলামায়ে কেরাম, আপনারাও এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন। এটা আলেমুল আমাদের বিরুদ্ধে না, আপনাদের সহযোগী প্রতিষ্ঠান। এটা আপনারা যেই কথাগুলো অনেক সময় সমাজে বলতে পারেন না, শিরকের বিরুদ্ধে বলা এত সহজ বিষয় না, বেদাতের বিরুদ্ধে বলা এটা এত সহজ বিষয় না, এটা অনেক ইমাম সাহেব আমরা জানি যে উনি বুঝতেছেন এটা শেরেক, এটা বেদাত, কিন্তু বলতে পারতেছেন না, বলার মতো পরিবেশ সমাজে নাই। এই জন্য এই সকল মাদ্রাসাকে আপনারা বেশি বেশি সহযোগিতা করবেন, যাতে এই সকল মাদ্রাসা থেকে এমন আলেম আমরা তৈরি করতে পারি যেই ওলামায়ে কেরাম শিরকের বিরুদ্ধে বুক ফুলিয়ে স্পষ্ট করে কথা বলতে পারে, বেদাতের বিরুদ্ধে কথা বলতে পারে, সুন্নতের পক্ষে, তাওহীদের পক্ষে কথা বলতে পারে। এরা আপনাদের সহযোগী, এজন্য এদেরকে সহযোগিতা করবেন। আর এই বাংলাদেশে যারা আমরা তাওহীদ সুন্নতের দাওয়াত দিই, এরা আমাদের উত্তরসূরি। আমরা দুনিয়াতে স্থায়ীভাবে থাকব না, আমরা দুদিন পরে, কিছুদিন পরে সবাই চলে যাব, কিন্তু এরা ইনশাআল্লাহ আমাদের এই দাওয়াতকে ধরে রাখবে কেয়ামত পর্যন্ত, যুগ যুগ ধরে ইনশাআল্লাহ। আমাদের ওস্তাদ ছিলেন ডক্টর খন্দকার আনম আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, তিনি চলে গেছেন, তার দেখানো রাস্তা, তার দেখানো পদ্ধতিতে আমরা এখন বাংলার জমিনে তাওহীদের দাওয়াত দিচ্ছি, সুন্নতের দাওয়াত দিচ্ছি। ইনশাআল্লাহ আমাদের পরবর্তী প্রজন্ম এই মেসবাহুল উলুম মাদ্রাসা থেকে তৈরি হবে ইনশাআল্লাহ, এবং যুগ যুগ ধরে এই দাওয়াত অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এর মাধ্যমে বাংলাদেশ শেরেক মুক্ত হবে, বেদাত মুক্ত হবে ইনশাআল্লাহ। এই জন্য আমার ভাইদেরকে আমরা বলবো যে আপনারা যে যেখানে আছেন, যে যে অবস্থায় আছেন, এই মাদ্রাসাকে সর্বপ্রকার সহযোগিতা করে তেলিয়ে তেলিয়ে আস্তে আস্তে এই মাদ্রাসাকে গড়ে তোলার আমরা চেষ্টা করব। আমি আর আলোচনা দীর্ঘায়িত করবো না। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে এই তাওহীদি প্রতিষ্ঠানের মেসবাহুল উলুম মাদ্রাসার খাদেম হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই মাদ্রাসার অভিভাবক হওয়ার, এই মাদ্রাসার খাদেম হওয়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ সুবহান ওয়া তাআলা এই এলাকার সকল ভাই বোনকে কবুল করে নিন, এই এলাকার সকল ভাই বোনদেরকে এই তাওহীদি প্রতিষ্ঠানের খাদেম বানিয়ে দিন, এবং দেশে বিদেশে আমাদের যত ভাই বোনেরা আছেন সবার নেক দৃষ্টি আল্লাহ পাক এই প্রতিষ্ঠানের দিকে দিয়ে দিন, সবার মাধ্যমে যাতে এই প্রতিষ্ঠান পুরা পৃথিবীতে একটা আদর্শিক প্রতিষ্ঠান হিসাবে গড়ে উঠতে পারে, সারা দুনিয়ার মানুষ এই প্রতিষ্ঠানকে চিনে, এই প্রতিষ্ঠানের ছাত্রদের খেদমত আল্লাহ পাক এত বিস্তার করে দিন যাতে সারা দুনিয়াতে তারা ইসলামের খেদমত করতে পারেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই, পাক পাখালির গানে শুনি তাসবি কলরব, তাসবি কলরব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব।